السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ند له ولا ضد له ولا مثل له ولا مثيل له ولا شبه له ولا شبيه له وأشهد أن سيدنا وسندنا محمدا عبده ورسوله المبعوث إلى الأسود والأحمر لتتميم مكارم الأخلاق لا يخلق نبي بعده ولا رسول بعد رسالته ولا شريعة بعد شريعته ولا دين بعد دينه صلى الله تعالى عليه وعلى آله وأصحابه الذين هم خلاصة العرب العرباء وهم كالنجوم في السماء للاقتداء والاهتداء وهم مصابيح الرحمة ومفاتيح الغرر أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الدين عند الله الإسلام صدق الله تعالى وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سيلر جلار داراي بازار ব্যবসায়ী বৃন্দের উদ্যোগে অষ্টম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিল অধ্যকার ১৬ জানুয়ারি ২০১১ ইংরেজি এ মাহফিলের সম্মানিত সভাপতি হযরত উলামায়ে কেরাম আমার সামনে উপস্থিত অত্র এলাকার বিভিন্ন স্থান থেকে আগত সর্বস্তরের মুসলিম ভাইয়েরা পর্দার আড়ালে অবস্থানরত আমার মা ও বোনেরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে লাখো শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে এই শীতের রজনীতে কোরআনুল করিমের তাফসির মাহফিলে বসার তৌফিক এনায়েত করেছেন এজন্য সকলের জোরে সরে বলি আলহামদুলিল্লাহ রব্বানা লাকাল হামদ বলুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীম সুলতানিক আমরা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করলাম আমি কোরআনুল করিমের অসংখ্য আয়াত থেকে ছোট্ট একটা আয়াত তেলাওয়াত করেছি এই আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে স্পষ্ট করে দিয়েছেন ইন্না দ্বীন ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই আল্লাহর কাছে মনোনীত, আল্লাহর কাছে গ্রহণযোগ্য একমাত্র দ্বীন হচ্ছে ইসলাম। এই আয়াত নিয়ে আমরা আলোচনা করব, কেন এই আয়াতকে নির্বাচন করা হল এটা আমরা একটু পরে আলোচনা শুরু হলে তখন স্পষ্ট করার চেষ্টা করব। কোরআনুল করিম সম্পর্কে একটু ভূমিকা পেশ করে তারপরে মূল আলোচনা শুরু হবে। কোরআন কি জিনিস? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াসসালামকে যখন দুনিয়াতে পাঠালেন তার সঙ্গে ইবলিসও আছে, ইবলিসকেও দুনিয়াতে পাঠিয়ে দেওয়া হল, হাওয়াকে পাঠিয়ে দেওয়া হল। এবং আদম আলাইহিস সালাম এটাও জানতে পারলেন যে ইবলিস আল্লাহর কাছে আবেদন করেছে কিয়ামত পর্যন্ত হায়াত দেওয়ার জন্য, আল্লাহ তাআলা তাকে দিয়েছেন। ইবলিস এটাও আবেদন করল যে আমি যেন বনি আদমের রগে রগে চলতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন সেটাও তাকে দান করে দিয়েছেন। এরপরে ইবলিস আল্লাহর কসম করে আল্লাহকে বলল যে আমি এই বনি আদমকে তোমার রাস্তা থেকে সরিয়ে দেব, তাদেরকে মিথ্যা আশা দেখাবো, লোভ দেখাবো, এবং এর মাধ্যমে তাদেরকে তোমার রাস্তা থেকে সরিয়ে ফেলব। আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম চিন্তায় পড়ে গেলেন, আমার সন্তানদের বয়স হবে 60-70-100 বছর পর্যন্ত, আর শয়তানের বয়স কিয়ামত পর্যন্ত। শয়তান কাকে কিরকম ধোকা দেওয়া যায় সেই যোগ্যতা অভিজ্ঞতা সারা জীবনটা তার কন্ট্রোলে আছে, আর আমার সন্তানরা একটু যখন যোগ্যতা অবলম্বন করবে শয়তানের শয়তানিটা বুঝে উঠবে, এরপরে মরে যাবে। তাহলে আমার সন্তানদেরকে ইবলিস ধোকা দিয়ে তো সব জাহান্নামে নিয়ে যাবে। চিন্তায় পড়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সান্ত্বনা দিলেন, কুলনাহবিতু মিনহা জামিয়া, আদম তুমি এবং তোমার স্ত্রী এবং শয়তান সব জান্নাত থেকে নেমে যাও। ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান, আমি তোমাদেরকে এমনি ছেড়ে দিব না, আমার পক্ষ থেকে তোমাদের কাছে হেদায়েত যাবে, আমার পক্ষ থেকে নবী যাবে, রসুল যাবে, তাদের সঙ্গে কিতাব থাকবে। শুধু কিতাব যদি দেওয়া হয়, নবী রসুল না দেওয়া হয়, তাহলে মানুষরা নিজেরা ব্যাখ্যা দিয়া সব গোমরা হয়ে যাবে। আবার যদি শুধু রসুল দেওয়া হয়, কিতাব না দেওয়া হয়, তাহলে রসুলদেরকে নবীদেরকে মানুষেরা আল্লাহ বানাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমার পক্ষ থেকে হেদায়েত যাবে, আসমানি কিতাব যাবে। এই কিতাব প্রচার করার জন্য একদল নবী রসুল দুনিয়াতে যাবেন। এই যে আজকে একটা মাহফিল হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ায় পাঠাবার আগে এরকম আরো কয়েকটা মাহফিল করেছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। একটা মাহফিলে আজকে যারা আছেন সবাই ছিলেন, আদম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আগমন করবে সব মানুষেরা সেই মাহফিলে ছিল। আর একটা মাহফিল ছিল শুধুমাত্র স্পেশাল নবীদের জন্য, এইখানে মাহফিলে পোস্টার করেছে, এই পোস্টারে অনেক বক্তার নাম আছে না, হেডলাইনে বড় আকারে একটা বক্তার নাম আছে। দেখা যায় মাহফিল যখন শুরু হয় তখন কি প্রথম যার নাম সে আগে আসে না নিচের দিক থেকে আগে আসে? নিচের দিক থেকে আগে আসে। ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াটাকে একটা মাহফিলের প্যান্ডেল বানিয়ে দিয়েছেন। এই মাহফিলে ওয়াজ করার জন্য যারা আসবেন নবী রসুলরা তাদের তালিকা তৈরি করলেন, সেই তালিকার মধ্যে হেডলাইনে যার নাম ছিল তিনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রধান বক্তা। আল্লাহ রাব্বুল আলামিন এই বক্তাদেরকে নবীদেরকে রসুলদেরকে একটা প্রশিক্ষণ দিলেন, সেখানে একটা ওয়াদা নিয়েছেন, কোরআনে আছে, ওয়াইযা আখাযাল্লাহু মিতসাকান নাবিয়্যিন, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবী এবং রসুলদেরকে একত্র করে একটা অঙ্গীকার আদায় করলেন, ওয়াদা নিলেন, লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাতিন, আমি তোমাদেরকে কিতাব দেব, হিকমা দিব। নবীদেরকে আল্লাহ তাআলা বলতেছেন তোমাদেরকে আমি কিতাব দিব, হিকমত দিব। শর্ত হচ্ছে এই ثُمَّ جَاءَكُمْ رَسُولٌ مُصَدِّقٌ لِمَا مَعَكُمْ তোমাদের পরে যখন প্রধান মেহমান جَاءَكُمْ رَسُولٌ একজন রসুল পাঠাবো مُصَدِّقٌ لِمَا مَعَكُمْ যিনি তোমাদের কিতাবকে সত্যায়ন করবেন সত্য বলে স্বীকৃতি দিবেন সেই নবী যখন যাবেন প্রধান মেহমান যখন যাবেন তখন তোমাদের কাজ হবে লাতুমিনুন্না বিহি ওয়ালা তানসুরুন্নাহু তোমরা সেই নবীর প্রতি ঈমান আনবে তার পক্ষে সাহায্য করবে সেই নবীকে সাহায্য করবে তোমাদের নবুয়াত শেষ তোমাদের বক্তব্য শেষ প্রধান মেহমান গেলে আর তোমাদের বক্তব্য চলবে না এই অঙ্গীকার নিলেন নবীদের থেকে তোমরা তাকে সাহায্য করবে তাকে তার প্রতি ঈমান আনবে এটা করবে কিনা قال أأقررتم وأخذتم على ذلكم إصري আল্লাহ তাআলা প্রশ্ন করলেন তোমরা কি মেনে নিচ্ছ এবং আমার সঙ্গে পাকা ওয়াদা করছো সব নবীরা বললেন قالوا أقررنا সব নবীরা বললেন আমরা মেনে নিচ্ছি আমরা স্বীকার করছি তোমাদের তোমার সেই প্রধান মেহমান তোমার সেই প্রধান নবী শেষ নবী যখন যাবে আমরা তার প্রতি ঈমান আনব তাকে সাহায্য করব আল্লাহ তাআলা বললেন ক্বালা ফাশহাদু ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন তোমরা সাক্ষী থাকো আমি তোমাদের সঙ্গে সাক্ষী রইলাম বোঝা গেল দুনিয়াতে যত বক্তা এসেছে নবী রসুল কিতাব নিয়ে সব নবীদের সর্বশেষ নবীকে প্রধান মেহমান বয়ান করে গেলে আর এই মাহফিলের প্যান্ডেল থাকবে মাইক থাকবে সব খুলে নিয়ে যায় ঠিক তেমনি ভাবে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে আসলেন সূরা নাযিল হয়ে গেল ইক্তারাবাতিস সাআতু ওয়া শাক্কাল কমার কিয়ামত কাছে এসে গেছে তার মানে হচ্ছে প্রধান বক্তা বয়ান করে গেছেন এখন তার শ্রোতা যতক্ষণ থাকবে অতক্ষণ প্যান্ডেল থাকবে শ্রোতা শেষ এরপরে প্যান্ডেল ভেঙ্গে ফেলা হবে কিয়ামত কায়েম হয়ে যাবে বোঝা গেল আমাদের নবীর পরে আর যদি কোন ব্যক্তি নবুয়াত দাবি করে সে ব্যক্তি নবী না শয়তান এটা আকীদার বিষয় আমাদের দেশে এখন কাঁদিয়ে নিয়েছে কি আছে এই বিষয়গুলো ইনশাআল্লাহ শেষের দিকে আলোচনা আসবে ভূমিকা দিলাম একটা হলো এই বিষয় সব নবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠালেন এই কিতাবের তালিম দেওয়ার জন্য কিসের জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবীদের থেকে অঙ্গীকার নিয়ে এবারে মাহফিল শুরু করে দিলেন সব নবীরা একটা বিষয় দাওয়াত দিতে লাগলেন সেই বিষয়টা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ আদমের কালেমা কি ছিল লা ইলাহা ইল্লাল্লাহ আদম সাফিউল্লাহ ইব্রাহিমের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ মূসার কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মূসা কালিমুল্লাহ ঈসার কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ আমাদের নবীদের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ সব নবীদের দাওয়াত ছিল লা ইলাহা সব নবীদের ধর্ম ছিল ইসলাম সব নবীর ধর্ম ছিল কি আল্লাহ তাআলা বলছেন ইন্নাদ্দীনা ইনদাল্লাহিল ইসলাম নিশ্চয় আল্লাহর কাছে শুধুমাত্র একমাত্র গ্রহণযোগ্য ধর্মের নাম কি ইসলাম ছাড়া অন্য যত ধর্ম এগুলো পালন করলে কি পরকালে মুক্তি পাওয়া যাবে একটু আলোচনা আমরা আসবো ইনশাআল্লাহ আমি আলোচনা করছিলাম নবী রসুল পাঠালেন আর তাদের সঙ্গে কিতাব দান করলেন এই কিতাবগুলো দিয়েছেন নবী রসুলরা এই কিতাবের মাধ্যমে মানুষকে হেদায়েত দিবেন ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান আমার পক্ষ থেকে তোমাদের কাছে হেদায়েত যাবে আসমানি কিতাব যাবে নবী রসুল যাবে ও আদম তোমার কোনো ভয় নাই ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়া লাহুম ইয়াহজানুন যারা আমার হেদায়েতের অনুসরণ করবে যারা আমার আসমানি কিতাবকে মেনে চলবে আমার নবী রসুলদের অনুসরণ করবে তাদের কোনো দুনিয়াতে ভয় নেই দুনিয়ার কাফের শক্তি যত বড় শক্তিশালী হোক না কেন এহুদি খ্রিস্টান সহ আমেরিকা ব্রিটেন এহুদি যত বড় শক্তিশালী হোক না কেন, যেই ব্যক্তি আমার কিতাবকে মেনে চলবে ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নেই, তাদের কোনো সাহায্য নেই, কারণ তাদের সাহায্য করবেন কে? তাদের কোনো চিন্তা নেই, সাহায্য করবেন কে? আল্লাহ বলছেন যালিকা বিআন্নাল্লাহা মাউলাল্লাযীনা আমানু ওয়ান্নাল কাফিরিনা লা মাউলা লাহুম, কেননা মুমিনদের মাওলা হচ্ছেন আল্লাহ। মুমিনদের মাওলা কে? আর কাফেরদের কোনো মাওলা নাই, বুশের কোনো মাওলা নাই, ওবামার কোনো মাওলা নাই, ইহুদির কোনো মাওলা নাই, খ্রিস্টানদের কোনো মাওলা নাই, মুমিনদের মাওলা কে? আল্লাহ বলছেন যদি কিতাবকে অনুসরণ করো মেনে চলো ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তোমার সন্তানদের ব্যাপারে কোনো ভয় নেই, আমি তাদের সাহায্য করব। সাহায্য করবেন কে? এই কিতাব হচ্ছে আল্লাহ তারা একা কিতাব দিতে শুরু করলেন, এই কিতাবগুলোর সর্বশেষ কিতাবের নাম কি? এই কিতাবগুলো কেন আসলো? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের চক্ষু দিয়েছেন কিসের জন্য? চোখ দিয়ে আমরা কি করি? চোখ দিয়ে দেখি, কান দিয়ে শুনি, কিন্তু যদি চোখ ঠিক আছে, পাওয়ার ঠিক আছে, কিন্তু চোখের সামনে কোনো আলো নাই, চোখ দিয়ে দেখা যাবে? চক্ষু যত ভালো হোক না কেন, চোখ দিয়ে দেখতে হলে কি লাগবে? চাই সূর্যের আলো, চাঁদের আলো, তারকার আলো, মোমবাতির আলো, কোন প্রকার আলো যদি তোমার চোখের সামনে না থাকে, তোমার চক্ষু যত ভালো হোক না কেন কোনো কাজে আসবে না, দেখা যাবে? এখন বাতি নিভে যাক না দেখি কেমনে দেখে। আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে আর একটা চক্ষু দিয়েছেন, জ্ঞানের চক্ষু, বিবেকের চক্ষু, আকল বুদ্ধির চক্ষু। এই চক্ষুটা দিয়েছেন মূলত আল্লাহকে চেনার জন্য, কাকে চেনার জন্য? আল্লাহর হুকুমকে বুঝার জন্য, আল্লাহর কালামকে বুঝার জন্য এই জ্ঞানের চক্ষু দান করেছেন। কিন্তু এই জ্ঞান চোখ দিয়েও কিছু দেখা যাবে না যদি তার সামনে একটা আলো না থাকে। বাহ্যিক চোখ দিয়ে দেখতে হলে যেমন আলোর প্রয়োজন, সেই আলো সূর্যের থেকে পাই, চাঁদের থেকে পাই, মোমবাতির থেকে পাই, বিদ্যুৎ থেকে পাই, অন্তরের চোখ দিয়েও আল্লাহকে চিনতে হলে, আল্লাহর বিধানকে জানতে হলে একটা আলোর প্রয়োজন। সেই আলো দিয়েছেন কে? সেই আলোর নাম হচ্ছে কোরআন। সেই আলোর নাম কি? কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবীন, তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে নূর এবং কিতাবে মুবিন আগমন করেছে। নূর মানে কি? নূর মানে আলো, নূর মানে কি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমাদেরকে নূর দান করেছি, আলো দান করেছি। তোমার জ্ঞান যত বেশি হোক না কেন, যত বড় বিজ্ঞানী হও না কেন, যদি তোমার জ্ঞান চোখের সামনে কোরআনের নূর না থাকে, তুমি আল্লাহর সন্ধান পাবে না, আল্লাহকে চিনতে পারবে না। ডারউইন বিজ্ঞানী ছিল না? ডারউইন নামে একজন বিজ্ঞানী ছিল। এই বিজ্ঞানী জ্ঞানের মালিক ছিল ঠিকই, কিন্তু কোরআন পড়ে নাই, যেই কারণে সে একটা পৃথিবীর বুকে একটা মতবাদ পেশ করল, মানুষ কেমনে সৃষ্টি হয়েছে, বিবর্তনবাদ। কইছে মানুষ আসলে ছিল বানর। কি ছিল? এই বানরেরা গাছে ঝুলতে ঝুলতে ঘসতে ঘসতে ল্যাজটা পড়ে গেছে, এরপরে আস্তে আস্তে সোজা হয়ে হাঁটা শুরু করেছে, এইভাবে মানুষ হয়ে গেছে। এই থিওরি যখন পড়ায় এখনো বিশ্ববিদ্যালয়গুলোতে, টিচাররা ছাত্রদেরকে বলে যদি তোমরা বিশ্বাস না করো তাহলে একটু পিছনে হাত দিয়ে দেখো, লেজের গোড়াটা এখনো আছে। তখন ছাত্ররা ওই বিশ্ববিদ্যালয়ের টেবিলে বসে গোপনে গোপনে নিজের পাছায় হাত দেয়, দিয়ে তারপরে দেখে যে হা গোড়াটা এখনো আছে আর বাতা ঝুলায়। স্যার তো ঠিকই বলেছে, আমরা বান্দর ছিলাম। অমুসলমান জাতি, এই মাত্র আমরা ভাত খাইলাম পাবদা মাছ দিয়ে, পাবদা মাছ আর বোয়াল মাছ দেখতে একরকম কিনা, তাই বলে কি কেউ বলবে যে এই পাবদা মাছগুলো হচ্ছে বোয়াল মাছের আদি পুরুষ? কে বলবে? টাকি মাছ আর গজাল মাছ, শোল মাছ দেখতে একরকম কিনা? টাকি মাছ চিনেন তো? কি বলে টাকি মাছই বলে, চ্যাং মাছ, এই টাকি মাছ বা চ্যাং মাছ যেটাই বলেন, দেখতে শোল মাছ গজাল মাছের মতো কিনা? এই জন্য কি কেউ বলবে যে টাকি মাছগুলো হচ্ছে এই গজাল মাছের আদি পুরুষ? কে বলবে? গজাল মাছ গজাল মাছই, টাকি মাছ কেয়ামত পর্যন্ত টাকি মাছ। ঠিক তেমনি ভাবে মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন মানুষ করে সৃষ্টি করেছেন, আর ওই বানরকে বানর করে সৃষ্টি করেছেন, কিন্তু ওই বিজ্ঞানীর চোখের সামনে, জ্ঞানের সামনে, জ্ঞানের সামনে কোরআনের আলো ছিল না, সেজন্য সে মনে করলো বানর ল্যাস পড়ে গিয়ে মানুষ হয়ে গেছে। এখনো বানর জঙ্গলে আছে কিনা, গাছের সঙ্গে ঝোলে কিনা? তো আগে যদি ল্যাস পড়ে গিয়ে মানুষ হয়ে থাকে, এখন হয় না কেন? এখন তো উচিত ছিল কোনোটার অর্ধেক মানুষ, কোনোটা পোয়া মানুষ, কোনোটা সিকি মানুষ, তাকে হয়েছে? তাহলে বোঝা গেল এই যে ডারউইন বিজ্ঞানী যে বলল বানর থেকে মানুষ হয়েছে, ও ব্যাটার জ্ঞান থাকলেও সেই জ্ঞানের সামনে কোরআন না থাকার কারণে সে ব্যক্তি মানুষটা পশু, ও নিজেকে পশু বলে দাবি করেছে, ঠিক কিনা? কোরআনও বলছে যেগুলো আসলেই পশু, আল্লাহ তাআলা বলছেন وَلَقَدْ ذَرَأْنَا لِجَهَنَّمَ كَثِيرًا مِنَ الْجِنِّ وَالْإِنسِ আমি অনেক মানুষকে এবং জিনকে সৃষ্টি করেছি জাহান্নামের জন্য, لَهُمْ قُلُوبٌ لَا يَفْقَهُونَ بِهَا আমি তাদেরকে অন্তর দিয়েছিলাম, কলব দিয়েছিলাম, বিবেক বুদ্ধি জ্ঞান দান করেছিলাম, কিন্তু সেই জ্ঞান দিয়ে তারা আমার কোরআনকে গবেষণা করে নাই, তারা আমাকে চিনতে পারে নাই, ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা তাদের কান দিয়েছিলাম কোরআনকে শোনার জন্য, তা তারা শুনে নাই, ওয়ালাহুম আয়ুনুন লা ইয়াবসিরুনা বিহা আমি তাদেরকে চক্ষু দিয়েছিলাম কোরআনকে দেখার জন্য, আমার সৃষ্টিকে দেখার জন্য, তা দিয়ে আমাকে চেনার জন্য, তাও তারা করে নাই, উলাইকা কাল আনআম ওরাই হচ্ছে পশুর মতো, কার মতো? আল্লাহ তাআলা প্রথম বলেন পশুর মতো, পরে বলছেন না বাল হুম আদল, বরং তারা পশুর চেয়েও বেশি পথভ্রষ্ট, পশুর চেয়েও কি বেশি গুমরা। আল্লাহ রাব্বুল আলামিন এই জ্ঞান তাদেরকে দান করেছেন কোরআনের জ্ঞানের সঙ্গে, যারা কোরআন দিয়ে যারা বিচার করেছে তারা মূলত সত্যিকার জিনিসটা বুঝতে পেরেছে। ডক্টর মরিস বুকাইলি একজন ইংরেজ খ্রিস্টান, কোরআনুল করিমকে সে পড়া শুরু করলো ইংরেজিতে ভুল ধরার জন্য, কারণ কোরআনের শুরুতে বলা আছে দালিকাল কিতাবু লা রাইবা ফিহি, এটা এমন এক কিতাব যার মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই, সংশয় নাই, পড়তে আরম্ভ করলো। ইংরেজি অনুবাদ পড়ে কিছু ভুল পেয়েও গেছে, কারণ অনুবাদকরা ভুল করে না, সে তো মনে মনে খুশি আমি কোরআনের চ্যালেঞ্জ গ্রহণ করেছি, ভুল ধরে ফেলেছি। পরে চালাক মানুষ চিন্তা করলো যে এইভাবে ভুল ধরা ঠিক হবে না, কোরআন হচ্ছে আরবি ভাষায়, আমি আরবি ভাষা শিখে তারপরে ভুল পাইলে সেটা ঠিক হবে, ইংরেজি অনুবাদ করে ভুল ধরলে ঠিক হবে না। এজন্য আবার তিনি আরবি ভাষা শিখলেন এবং খুব ভালো করে শিখলেন, আনাকুম বানাকুম জানাকুম না, খুব ভালো করে শিখে তারপরে কোরআনুল করিমকে গবেষণা করতে লাগলেন। তিনি লিখেছেন আমি কোরআন শরীফকে গবেষণা শুরু করেছিলাম ভুল ধরার জন্য, এজন্য আমি আরবি ভাষা শিক্ষা করেছি, কোরআনকে বারবার পড়াশোনা করেছি, আমি কোরআনুল করিমকে যতবার পাঠ করেছি কোরআন শরীফ আমার সামনে ততবার কোরআনের নতুন নতুন বিজ্ঞান, নতুন নতুন তথ্য পেশ করেছে। সুবহানাল্লাহ, আমি কোরআনুল করিমকে শুরু করেছিলাম পড়াশোনা করেছিলাম ভুল ধরার জন্য, গোটা কোরআন শরীফ পড়ার পরে কোরআন শরীফের একটা ভুলও ধরার সুযোগ হয় নাই, কোরআন শরীফ বরং আমার জীবনের পদে পদে, আমার জীবনের বাঁকে বাঁকে, আমার জীবনের মোড়ে মোড়ে, আমার জীবনের ক্ষণে ক্ষণে যত ভুল ছিল সমস্ত ভুলগুলো সংশোধন করে আমাকে পিওর মানুষ তৈরি করে দিয়েছে। আল কোরআন জোরে বলুন সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, আল কোরআনের আলো। মাঝে মধ্যে স্লোগান দিবেন তাহলে শয়তান পালিয়ে যাবে, শয়তান আজকে আমাদের রগে রগে ঢুকে গেছে, শয়তান বের করতে হবে না, শয়তান আল্লাহু আকবার ধ্বনি শুনলে পালিয়ে যায়। ভাইরা আমার, আমি বলছিলাম এই কোরআনের আলো যদি জ্ঞান চোখের সামনে থাকে তাহলে সেই ব্যক্তি আল্লাহকে চিনতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল করিমকে একটা আইনের কিতাব হিসেবে নাযিল করেছেন, কি কিতাব হিসেবে? একটা আইনের কিতাব। আল্লাহর আইন দুই রকম, কয় রকম? এ কথা বলবেন না, আল্লাহর আইন হচ্ছে দুই রকম, এক প্রকারের আইন হচ্ছে যেটা আল্লাহ তাআলা সরাসরি মানতে বাধ্য করেছেন, প্রাকৃতিক আইন বা তাকউইনি আইন। যেমন মনে করুন আল্লাহ তাআলা সূর্যকে বললেন চলো, সূর্য চলে কিনা? কোরআন বলছে ওয়াশামসু তাজরি লিমুস্তাকাররিল্লাহা, আল্লাহ রাব্বুল আলামিন সূর্যের জন্য যে নির্দিষ্ট পথ তৈরি করেছেন সূর্য সেই নির্দিষ্ট পথে চলতে থাকে। লাশামসু ইয়ামবাগী লাহা আন তুদরিকাল কামার ওয়ালা লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুম ফী ফালাকিন ইয়াসবাহুন, সূর্যের ক্ষমতা নাই চন্দ্রকে ধরা, আর রাতের ক্ষমতা নাই দিনকে অতিক্রম করার। ওয়াকুল্লুম ফী ফালাকিন ইয়াসবাহুন, এই সবগুলো নিজ নিজ কক্ষপথে মহাশূন্যে চলমান রয়েছে, আল্লাহকে ভয় করে আল্লাহর হুকুম মতো চলছে। এজন্য আল্লাহ তাআলা ডাইরেক্ট নিয়ন্ত্রণ করেন, বিধায় আসমানে কোনো অ্যাক্সিডেন্ট হয় না, কোনো ধাক্কা লাগে না। আর আমাদের রাস্তায় কি করে, এই যে আমি এখন ভৈরব থেকে আসলাম, আসতে দেখলাম রাস্তায় কয়েক জায়গায় অ্যাক্সিডেন্ট করেছে, গাড়ি গাড়ি পড়ে আছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে পরিষ্কার বলে দিয়েছেন ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি তাওয়া ওয়া কারহা, আসমানে এবং জমিনে যত মখলুকাত আছে সবগুলো আল্লাহর হুকুমের সামনে আত্মসমর্পণ করেছে, ইসলাম গ্রহণ করেছে, সব মুসলিম। সব কি? আসলে এটা আবার কি বললেন, সব মুসলিম? মুসলিম মানে কি আগে বোঝেন, ইসলাম অর্থ কি? না, এটা ভুল কথা। ইসলাম মানে শান্তি, এটা কোন কিতাবে পাইবেন না, এটা বোঝা দরকার আছে। সালাম অর্থ শান্তি, যে আমি সালাম দিলাম ওটার শান্তি, আসসালামু আলাইকুম বলেছি তোমাদের উপরে আল্লাহর পক্ষ থেকে শান্তি বর্ষিত হোক, সালাম অর্থ শান্তি। আর ইসলাম মানে কি? ইসলাম মানে হচ্ছে আল ইসলামু, আলেমরা বুঝবেন, মুন সাহিব নামক কিতাবে আছে, মিজান মুন সাহিব, মাদ্রাসায় ভর্তি হলে দুই নম্বর ক্লাসে কিতাব পড়ানো হয় মিজান মুন সাহেব, ওই কিতাবে লেখা আছে আল ইসলাম ও মুসলমান সুদান অগর্দান নেহাদান বাতাত, ইসলাম মানে হল এক আল্লাহর হুকুমের সামনে নিজের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন সব ক্ষেত্রে এক আল্লাহর হুকুমের সামনে আত্মসমর্পণ করার নাম ইসলাম। ইসলাম মানে কি? আত্মসমর্পণ করা। ইসলাম মানে কি? কার সামনে আত্মসমর্পণ করা? খালি কি মসজিদে? না, সব জায়গায়, সব জায়গায়। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আল্লাহর হুকুম কি সেটা মেনে চলা, আদালতে আল্লাহর হুকুম কি আছে মেনে চলা, সংসদে আল্লাহর হুকুম কি আছে মেনে চলা, বঙ্গভবনে আল্লাহর হুকুম কি আছে মেনে চলা, সব জায়গায় যারা আল্লাহর হুকুম মেনে চলে তাদেরকে বলে মুসলিম। তাদেরকে বলে কি? তাহলে চন্দ্র সূর্য আল্লাহর হুকুম মেনে চলে কিনা? চন্দ্র সূর্য মুসলিম কি হয়ে গেল? যে আল্লাহর হুকুম মেনে চলে সেই কি মুসলিম? আমার ডায়েরিটা বের করতে, ওই যে ব্যাগে ভিতরে ডায়েরি বের করে, লাল ডায়েরিটা মুসলিম, ওখানে আয়াত আছে ওয়ালাহু আসলামা, ওয়ালাহু আল্লাহর জন্য আত্মসমর্পণ করেছে, ইসলাম গ্রহণ করেছে, মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ, আসমানে জমিনে যা কিছু আছে সব মুসলিম। সব কি? পাখিরাও মুসলিম। পাখিরাও কি? কারণ পাখিরাও আল্লাহ তাসবিহ পড়ে, তুসাব্বিহু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদে, আসমানে জমিনে যা কিছু আছে সব কিছু কার তাসবিহ করে? তুমি শুনতে শোনো কুহু কুহু, বাস্তবে সে বলে আল্লাহু আল্লাহু, তুমি শোনো কুকুরাতুর, ও বাস্তবে বলে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন সব কিছু আল্লাহর তাসবিহ জপে, ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, তোমরা ওদের তাসবিহ গুলো বুঝো না। এজন্য মনে রাখতে হবে সব মাখলুক মুসলিম। সব মাখলুক কি? মুসলিম মানে কি? আত্মসমর্পণকারী। ইসলাম মানে হচ্ছে আত্মসমর্পণ করা, আর মুসলিম মানে যে আল্লাহর হুকুম মেনে চলে তাকে বলে কি? তাহলে এখন যদি কেউ আল্লাহর হুকুম কিছু মানে কিছু মানে না, তাহলে মুসলিম বলা যাবে? পরিষ্কার আসতেছে আলোচনায়? মুসলিম মানে হল ওই ব্যক্তিকে বলে যে মুসলিম মানে এক আল্লাহর হুকুমের সামনে আত্মসমর্পণ করে, আল্লাহর হুকুমগুলো সব মেনে চলে, মসজিদেও আল্লাহর হুকুম মানে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেও কি করে আল্লাহর হুকুম মানে, আদালত কার হুকুম মানে, সব ক্ষেত্রে যে আল্লাহর হুকুম মেনে চলে তাকে বলে কি? আর যে কিছু মানে কিছু মানে তার মুসলিম বলা যাবে? মাশাআল্লাহ, আপনারা খুব ভালো মানুষ, সুন্দর ওয়াজ বুঝেন, মুসলিম তাকে বলা যাবে না। তাহলে আমরা সামনে বাড়ি আরো। আল্লাহ রাব্বুল আলামিন সব মাখলুকাতকে বাধ্য করে দিয়েছেন আল্লাহর হুকুম মানার জন্য। মানুষের মধ্যে দুই রকম জিনিস রেখেছেন, কিছু ক্ষেত্রে আমরা মানতে বাধ্য, কিছু ক্ষেত্রে আমাদেরকে আল্লাহ তাআলা স্বাধীনতা দিয়েছেন। কথাটা বুঝতে পারছি কিনা? মনে করুন বাধ্য কোন জায়গায়? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেছেন চোখ দিয়ে দেখো, কান দিয়ে শুনো, নাক দিয়ে ঘ্রাণ নাও, শ্বাস নাও। আমরা এর উল্টো করতে পারবো? চোখ দিয়ে দেখার জন্য আল্লাহ তাআলা দিয়েছেন, আমরা কান দিয়ে দেখতে পারবো? নাক দিয়ে খেতে পারবো? পারবো না। তাহলে এক্ষেত্রে আমরা আল্লাহর আইন মানতে বাধ্য, আমাদের অঙ্গগুলো আল্লাহর হুকুম মেনে চলে। সেজন্য আমার নাক মুসলিম, কান মুসলিম, চোখ মুসলিম, ঠিক কিনা? কার হুকুম মেনে চলে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দেহের মধ্যে যতগুলো অঙ্গ রেখেছেন, আমার সাথে বৈরবের বড় ডাক্তার, ওই যে আলশিফা হাসপাতালের মালিক, উনি আমার সাথে আছেন, এখানে আছেন নাকি? ডাক্তার এবি সিদ্দিক সাথে আছেন। ডাক্তারদের কাছে আমরা যখন বসি তখন বলে যে হুজুর আমরা তো সব বুঝি, কিন্তু যখন দেখি যে বুকের নিচে ওই যে একটা এরকম রক্ত রিফাইন করে মেশিন, এইটা যে কেন এরকম নড়াচড়া করে তা তো বুঝে আসে না। আমি বলি এটা মুসলিম, এটা কি? ওইটাকে আল্লাহ তারা হুকুম দিয়েছেন, তোর কাজ হলো মানুষের দেহের মধ্যে যে রক্ত চলাচল করে ওটাকে রিফাইন করা, পরিষ্কার করা, ওটা করতে থাকবি আল্লাহর হুকুম মেনে। সে আল্লাহর হুকুম অনুযায়ী সবসময় এই কাজ করছে, যতক্ষণ পর্যন্ত তার উপরে হুকুম আছে ততক্ষণ সে করবে, এই কাজটা করতে থাকবে। হুকুম শেষ আর নড়াচড়া করবে? তখন কয় যে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে গেছে। হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে গেল, ওটা চলছে কেন এতদিন পর্যন্ত? তুমি কি তেল সাপ্লাই করেছো? এটাও মুসলিম, এটাও কি? তাহলে বোঝা গেল মানুষের দেহের সমস্ত অঙ্গগুলো মুসলিম। অঙ্গগুলো কি বলে? তাহলে যে আমরা উল্টোপাল্টা ব্যবহার করি, সেখানে হাত চুরি করে, এটা আল্লাহ তাআলা হুকুম দিয়েছেন যে তোমরা এখন ওর হুকুম মেনে চলবা। এই জন্য তো কেয়ামতের মাঠে যখন মিথ্যা বলা শুরু করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, মুখে তোমাকে তালাবদ্ধ করে দিব, মুখ বলতে পারবে না। মানুষ যখন মিথ্যা বলা শুরু করবে, আল্লাহ আমি তো অন্যায় করি নাই, গুনাহ করি নাই, ফেরেশতারা ভুল লিখেছে, আল্লাহ বলবেন যদি সাক্ষী থাকে, ওই বেটা মনে মনে চিন্তা করে ঘুষ নিছিলাম টেবিলের নিচ দিয়া কেউ দেখে নাই, তো সাক্ষী আসবে কোথেকে? আল্লাহ সাক্ষী পাঠাও। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন আমি তোর ভিতর থেকে সাক্ষী পেশ করবো, ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আমি তোমার মুখে এখন তালাবদ্ধ করে দিচ্ছি, কতুকাল্লিমুনা আইদিহিম, এবারে হাতে কথা বলবে, ওয়াতাশহাদু আরজুলুহুম, পায়ে সাক্ষী দিবে, দস্তেকু ইয়াদ মানচুনি দুজদিদাম, লাব্বেকু ইয়াদ মানচুনি বুসিদাম, হাত বলবে আমি চুরি করেছি, আমাকে দিয়ে চুরি করিয়েছে, মুখ বলবে আমাকে দিয়ে অমুককে চুমু দিয়েছে, মিথ্যা কথা বলেছে, গোশে গুয়াদ চিদাম সামরুল কালাম, রেজলে গুয়াদ মাসিদা সোয়ে হারাম, কান বলবে আমাকে দিয়ে মিথ্যা কথা শুনেছে, গিবাত শুনেছে, পাও বলবে আমাকে দিয়ে হারাম কাজ করতে গিয়েছে, প্রত্যেকটা অঙ্গ সাক্ষী দিবে, যেহেতু সব কি মুসলিম, সব কি? খালি মানুষের কোন নামাজ রোজা হজ যাকাত এবং এই বিধানের ক্ষেত্রে এখতিয়ার দিয়েছেন, স্বাধীনতা দিয়েছেন, এটারও একটা মৌলিক কারণ আছে। কেন স্বাধীনতা দিলেন? আল্লাহ তাআলা ইচ্ছে করলে সব জায়গায় বাধ্য করতে পারতেন, সব মানুষকে ইচ্ছে করলে ফজরের সময় আজানের সঙ্গে সঙ্গে বাধ্য করতেন, কি করার জন্য? নামাজ পড়ার জন্য। রমজান মাসে ইচ্ছে করলে সবার মুখটা বন্ধ করে দিতে পারতেন, পারেন কিনা? ঠান্ডায় প্যারালাইসিস হয়ে যান মানুষের, তো যে আল্লাহ রাব্বুল আলামিন প্যারালাইসিস দিয়ে একটা অঙ্গর চলাচল বন্ধ করে দিতে পারেন, রমজান মাসে আল্লাহ তাআলা মুখটা বন্ধ করে দিতে পারতেন কিনা? দিনের বেলায় করেন নাই। কেন করেন নাই খুব ভালো করে বোঝার চেষ্টা করবেন, এইখান থেকে ওয়াজ শুরু হবে। আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে শ্রেষ্ঠ মাখলুক বানিয়েছেন, কোরআন বলছে ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি বনি আদমকে শ্রেষ্ঠ মাখলুক বানিয়েছি। শ্রেষ্ঠ মাখলুক কোন দিক থেকে? কোন দিক থেকে? কোন দিক দিয়ে শ্রেষ্ঠ? সাঁতারের প্রতিযোগিতা যদি সাঁতারের প্রতিযোগিতায় শ্রেষ্ঠত্ব প্রমাণিত হয় তাহলে মানুষে সাঁতার কাটতে পারে বেশি না মাছে বেশি পারে? তাহলে মাছের সম্মানিত শ্রেষ্ঠ মাখলুক হওয়ার কথা ছিল। যদি বলেন দৌড়ের প্রতিযোগিতায় শ্রেষ্ঠত্ব প্রমাণিত হবে তাহলে মানুষ দৌড়াইতে পারে বেশি না কুত্তা দৌড়াইতে পারে বেশি? মানুষ দৌড়াইতে পারে বেশি না চিতাবাঘ বেশি দৌড়াইতে পারে? মানুষ ঘন্টায় কয় মাইল যেতে পারে আর চিতাবাঘ ঘন্টায় 100 কিলোমিটার বেগে চলতে পারে? যদি দৌড়ের প্রতিযোগিতায় শ্রেষ্ঠত্ব প্রমাণিত হতো তাহলে মানুষ নয় বরং চিতাবাঘ শ্রেষ্ঠ জাতি প্রমাণিত হতো, ঠিক কিনা? যদি বলেন উড়ালের প্রতিযোগিতায় মানুষ উড়তে জানে না পাখিরা উড়তে জানে তাহলে পাখিদের শ্রেষ্ঠ হওয়ার কথা ছিল। যদি বলেন হিংস্রতায় আর শক্তিতে তাহলে বাঘের শক্তি মানুষের চেয়ে বেশি, বাঘের শ্রেষ্ঠ হওয়ার কথা ছিল। সাপের শ্রেষ্ঠ হওয়ার কথা ছিল কারণ সাপে দংশন করলে মানুষ মরে যায়। আমি বলি মানুষ খালি এ পর্যন্তই না, মানুষ তো ছাগলের চেয়েও দুর্বল, কার চেয়ে দুর্বল? এটা আবার কি বললেন? হ্যাঁ, প্রমাণ আছে। যখন একটা গরুর বাছুর পয়দা হয় জন্ম লাভ করে, একটা দুইটা উল্টি পাল্টি খেয়ে তারপরে ল্যাস খাড়া করে দৌড়দৌড়ি শুরু করে কিনা? একটা ছাগলের বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে দেখবেন একটা দুইটা উল্টি পাল্টি খেয়ে তারপরে সে দৌড়দৌড়ি শুরু করে, ঠিক কিনা? মানুষের বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার কয়দিন পরে দৌড়দৌড়ি করে? প্রায় 1 বছর পরে। তাহলে বোঝা গেল ছাগলের বাচ্চা বেশি শক্তিশালী না মানুষ শক্তিশালী বেশি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন ওয়া খুলিকাল ইনসানু দাঈফা, আমি মানব জাতিকে দুর্বলতম প্রাণী করে সৃষ্টি করেছি। এই দুর্বল প্রাণী আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করছেন ওয়া লাকাদ কাররামনা বনি আদম, আমি বনি আদমকে সর্বশ্রেষ্ঠ জাতি করে সৃষ্টি করেছি। কোন দিকটা শ্রেষ্ঠ হল? আমি বনি আদমকে জ্ঞান দান করেছি। কি দান করেছি? জ্ঞান দান করেছি। সেই জ্ঞানটা কোন জ্ঞান সেটা বুঝতে হবে। সেই জ্ঞানটা খালি খাওয়ার জন্য যেখানে এই জ্ঞান, এই জ্ঞান তো মানুষের যাতে তাতে পশুরও আছে। গরুতেও লাঠি দেখলে দৌড় যায় কিনা, ভালো ঘাস দেখলে খেতে যায় কিনা? শুধু এ পর্যন্তই নয়, কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন মৌমাছি সম্পর্কে একটা সূরা আছে, মৌমাছি কোরআনে আছে সূরা নাহাল। নাহাল মানে কি? মৌমাছি। ওয়াহা রাব্বুকা ইলান নাহলি আনিত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াহা রাব্বুকা ইলান নাহলি, তোমার রব মধুমক্ষিকার কাছে মৌমাছির কাছে এই মর্মে আদেশ জারি করেছেন, ওদেরকে জ্ঞান দান করেছেন, আনিত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতা, তোমরা পাহাড়ে গিয়ে ঘর নির্মাণ করো, কারণ পাহাড়ি এলাকায় যারা বসবাস করে তাদের মধুর প্রয়োজন, মধু বড় উপকারী জিনিস। ইলাহাল আলামিন, পাহাড়ি লোকেরা মধু খাইবে আর আমাদের এই গ্রামের লোকেরা মধু পাবে না, এটা কি হতে পারে? আল্লাহ তারা বলছেন আমিন আর সাজারি, এবারে তোমরা গাছে গিয়ে মৌচাক নির্মাণ করো, গাছে গাছের ডালের সঙ্গে এই গ্রামের লোকদের ব্যবস্থা হয়ে গেল। এরপরে বলছেন আমিন আর সাজারি অমিম্মা ইয়ারিসুন, শহরের লোকেরা বলল আমরা মধু পাবো কোথায়? আল্লাহ তারা বলছিল অমিম্মা ইয়ারিসুন, শহরের বড় বড় বিল্ডিং এর আরসমানি কার্নিশের সঙ্গে, বিল্ডিং এর কার্নিশের সঙ্গে, পানির ট্যাঙ্কির সঙ্গে তোমরা গিয়ে মৌচাক নির্মাণ করো। ইলাহাল আলামিন, মৌচাক নির্মাণ করতে গেলে আমাদের সিমেন্টের কোনো কারখানা নাই, এই মৌচাক নির্মাণ করতে গেল তো সিমেন্টের দরকার, আমরা সিমেন্ট কোথায় পাবো? কেমিক্যাল দরকার। আল্লাহ রাব্বুল আলামিন ওদের মধ্যে কেমিক্যাল ইঞ্জিনিয়ার তৈরি করে দিয়েছেন, ওই ইঞ্জিনিয়ার সাহেবরা ডালের সঙ্গে প্রথমে কেমিক্যাল লাগায়, এরপরে মৌচাক নির্মাণ করতে শুরু করে। কি সুন্দরভাবে তৈরি করে, এক একটা মৌচাক 10 মন পর্যন্ত মধু নিয়ে ঝুলতে থাকে। আজ পর্যন্ত শোনা যায় নাই যে একটা মৌচাক মধুর ওজন সহ্য করতে না পেরে ছিঁড়ে পড়ে গেছে। অথচ মানুষের বিল্ডিং কি হয়ে যায়? ভেঙে পড়ে। ওদের মধ্যে বোঝা গেল কেমিক্যাল ইঞ্জিনিয়ার আছে, এবারে ঘর তৈরি করার জন্য প্ল্যানিং ইঞ্জিনিয়ার দরকার। ইলাহাল আলামিন, আমাদের জন্য কোনো বুয়েট নাই, কোনো ডুয়েট নাই, কোনো প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সুযোগ নাই, আমরা কেমনে ঘর তৈরি করব? আল্লাহ রাব্বুল আলামিন ওদের মধ্যে এমন ইঞ্জিনিয়ার তৈরি করে দিয়েছেন, এমন সুন্দর প্ল্যান নিয়ে ঘর তৈরি করে উপরে দিয়ে পানি পড়লে ভিতরে ঢুকতে পারে না। প্রত্যেকটা ঘর ষষ্ঠ কোণ বিশিষ্ট, কি সুন্দর করে ঘর তৈরি করলো। এরপরে প্রত্যেকটা ঘরের আবার মাপ আছে, মাপেও বেশ হয় না, মধু রাখার জন্য আলাদা ঘর, আবার রানীর জন্য একটু বড় ঘর থাকে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওদের মধ্যে মেরিন ইঞ্জিনিয়ারও তৈরি করে দিয়েছি, যারা মধু সংগ্রহ করার জন্য ঘর থেকে 10 মাইল দূর পর্যন্ত চলে যায়, সরিষার ক্ষেতে, কলা বাগানে, বিভিন্ন ফুলে ফলে গিয়ে মধু সংগ্রহ করে। ওরা কোনদিন পথ হারায় না। এই এলাকার নাম কি জানো? দাওরাই বাজারে ওদের বাসা। হারাইয়া গেছে এরকম কোন জিজ্ঞেস করে না। আমরা জিজ্ঞেস করতে করতে আসছি, দাওরাই বাজার কোথায়? তারপরে কি একটা বাজার জানো? নয়া বন্দর বাজার কোথায়? ওরা কারো কাছে পথ জিজ্ঞেস করা লাগে না। কেন জিজ্ঞেস করে না? মানুষেরা সমুদ্রে যখন জাহাজ নিয়ে যায়, কম্পাস থাকে, তারকা দেখে, চাঁদ দেখে, দিক নির্ণয় করে, এরপরেও ভুল করে। আল্লাহ রাব্বুল আলামিন মৌমাছির মধ্যে একদল মেরিন ইঞ্জিনিয়ার তৈরি করে দিয়েছেন, তাদের প্রতি হুকুম হল, সুম্মাকুলি মিন কুল্লিস সামারাত ফাসলুকি সুবুলা রব্বিকা জুলুলা, তোমরা আল্লাহর পথে তোমরা চলতে থাকো, পথ ভুলবে না। সব রকম জিনিস তৈরি আছে। বোঝা গেল এই যে বিজ্ঞান, ঘর তৈরি করার বিজ্ঞান, প্লেন তৈরি করার বিজ্ঞান, এই বিজ্ঞানকে আল্লাহ তাআলা মানুষের শ্রেষ্ঠত্বের জন্য প্রমাণ হিসেবে দান করেন নাই। বাবুই পাখি কত সুন্দর ঘর তৈরি করে না, কি সুন্দর, ওদের বউ নিয়ে থাকার জন্য আলাদা রুম, এরপরে বউর জন্য মুখকে দেখা দেয়, সেই জন্য কাদা লাগায়, কারণ বিদ্যুতের আলো সেইখানে পৌঁছে না। তাল গাছের মাথায় গিয়ে ঘর তৈরি করলো, এরপরে কি সুন্দর ঘর, বৃষ্টি পড়লে ওর ঘরের ভিতরে ঢুকতে পারে না। এরপরে বিবি সাহেবের মুখটা দেখা দরকার, অন্ধকার রাত্র, সরকারের বিদ্যুতের বাতি সেখানে পৌঁছায় না, ও কাদা লাগায়, তারপরে জোনাকি পোকা ধরে ওইখানে লাগায়। আল্লাহ রাব্বুল আলামিন এই বাঁচার জন্য যে জ্ঞানের দরকার, এই জ্ঞান সমস্ত মাখলুকাতকে দিয়েছেন। এই জ্ঞানের দ্বারা মানুষের শ্রেষ্ঠত্ব প্রমাণ হয় না। মানুষকে আল্লাহ তাআলা জ্ঞান দান করেছেন, সেই জ্ঞানের মাধ্যমেই মানুষ শ্রেষ্ঠ জাতি। এই জ্ঞান দেওয়ার কারণে এবারে আসুন, যেই সাপের সঙ্গে যেই চিতার সঙ্গে দৌড়াইয়া পারে না, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে জ্ঞান দান করেছেন, সেই জ্ঞানের মাধ্যমে মানুষ রেলগাড়ি তৈরি করলো। এবারে চিতাবাঘ দৌড়ায় 100 মাইল বেগে, আর মানুষ দৌড়ায় কত মাইল বেগে? জাপান যে রেল তৈরি করেছে 350 মাইল বেগে দৌড়ায়। তাহলে চিতাবাঘ দৌড়ায় 100 কিলোমিটার বেগে, আর মানুষ দৌড়ায় 350 কিলোমিটার বেগে। এমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে জ্ঞান দান করেছেন, এবারে সেই জ্ঞানের মাধ্যমে সাবমেরিন তৈরি করলো, স্পিড বোট তৈরি করলো, তারপরে দৌড় সাঁতারের প্রতিযোগিতা দিল মাছের সঙ্গে। এবারে মাছেরা পিছনে পড়ে থাকে, মানুষ আগে চলে যাচ্ছে। আবার পাখির সঙ্গে দৌড়ের প্রতিযোগিতায় পারে না মানুষ। মানুষ এবার প্লেন তৈরি করলো, রকেট তৈরি করলো, পাখিরা ঘন্টায় কত মাইল চলে, আর মানুষেরা ঘন্টায় প্লেনে 1000 মাইল, আর রকেট আরো 7500 মাইল পর্যন্ত চলতে পারে ঘন্টায়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে বলছেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আমি বনি আদমকে শ্রেষ্ঠ জাতি করে সৃষ্টি করেছি, ওর জ্ঞান দান করেছি, এই জ্ঞানের মাধ্যমে তাকে শ্রেষ্ঠত্ব দান করেছি। অন্য কোন দিক দিয়া নয়, দেহর দিক দিয়া নয়, মানুষের দেহের চেয়ে গাধার দেহ, ঘোড়া হাতির দেহ অনেক বড়, মানুষের কানের চেয়ে গাধার কান বড়। এই জন্য একজনে বলেছেন, কবি সুন্দর করে বলেছেন, একে মি বি নিখলাফে আদমান নিস্তান আদম গিলাফে আদমান, তুমি যেইগুলো দেখতে পাচ্ছ মানুষের চেহারা সুরাত, এটার নাম আসল মানুষ নয়, এটা মানুষের গিলাফ পরে আছে, গিলাফ। এই মানুষকে আল্লাহ তাআলা জ্ঞান দান করেছেন, যেই মানুষকে জ্ঞান দান করেছেন সম্মানিত করেছেন। সম্মানিত ব্যক্তিকে কোনো কাজে বাধ্য করা ঠিক হবে? বাধ্য করা ঠিক হবে না। সেজন্য আল্লাহ তাআলা তার আইন মানতে বাধ্য করেন নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। স্বাধীনতা দিয়ে দিলেন, এবার পরিষ্কার হয়ে গেছে না? আল্লাহ তাআলা কেন এখতিয়ার কর দিলেন? ইচ্ছে করলে আল্লাহ বাধ্য করতে পারতেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে এক লোক এসে বলল, কি আল্লাহ আবার কিসের, আমরা যা চাই তাই করতে পারি, আমরাই সব তো করি, আর একজনকে নানা সবরদার আমাদের কোনো ক্ষমতাই নাই, সব আল্লাহ করায়, এই পাপ টাপ যা করি তাও আল্লাহ করায়। একদল আছে না এরকম, যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কি দোষ, সব দোষ দেয় কার উপরে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই দুইটা লোককে বলেন দাঁড়া, দাঁড়াইল, বলেন এক পা উঠাও, উঠাইছে এক পাও, এক পায়ের উপরে দাঁড়ানো অবস্থায় বলেন আর এক পা উঠাও, এক পা দাঁড়ানো অবস্থায় এক পা উঠাইল, উপরে তুলল, এরপরে বলেন আরো এক পা উঠাও, উঠান যাবে? কেন যাবে না? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন প্রথম পাওটা তোমার উঠাবার ইচ্ছা ছিল, আমি তোমাকে ক্ষমতা দিয়েছি, বিধায় উঠাতে সক্ষম হয়েছ, দ্বিতীয় পাওটা উঠাবার তোমার ইচ্ছা আগের মতই আছে, কিন্তু আল্লাহ তাআলা তোমাকে ক্ষমতা দেন নাই, সেজন্য উঠাইতে পারো নাই, ঠিক কিনা? আল্লাহ তাআলা জানিয়ে দিলেন আমি যদি ইচ্ছে করতাম তোমাদেরকে, তাহলে আমার আইন তোমাকে মানতে বাধ্য করতে পারতাম, কিন্তু তোমাকে আমি বানিয়েছি শ্রেষ্ঠ জাতি, সম্মানিত জাতি, সম্মানিত মাখলুককে বাধ্য করা আমার শানের খেলাফ, তোমাদের ইজ্জাতের খেলাফ, মান মর্যাদার পরিপন্থী, আমি সেজন্য তোমাদেরকে একটু স্বাধীনতা দিয়েছি, কে ভালো করো কে মন্দ করো, তবে দুইটা রাস্তা পরিষ্কার করে দিয়েছি, ওয়াহাদাইনাহুন নাজদাইন, আমি দুইটা রাস্তা পরিষ্কার করে দিয়েছি, ইন্না হাদাইনাহুস সাবিলা, আমি তোমাদের সামনে সত্য পথ আল্লাহর রাস্তা ক্লিয়ার করে দিয়েছি, পরিষ্কার করে দিয়েছি, ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা, এবারে যার মনে চায় আল্লাহর হুকুম মেনে চলো, যার মনে চায় মানবে না, স্বাধীনতা দেওয়া হলো, কিন্তু জেনে রাখো আমার ধরার সময় সামনে আছে, কোথায় আছে? পরীক্ষার হলে ছাত্র ভুল লেখে ঠিক লেখে, শিক্ষকরা সুযোগ দেয় কিনা লেখার জন্য, লেখে ভুল, এরপরে কিছুক্ষণ পরে বললো স্যার কাগজ লাগবে, মানে আরো ভুল লাগবে ঠিক কিনা? আরো ভুল লাগবে, কাগজ লাগবে, স্যার কয় নাও কাগজ, ভুল লেখো, আরো ভুল ধরাই দেবে পরীক্ষার হলে? পরীক্ষার হলে ভুল ধরাই দেওয়া হবে না, ভুল লেখো, কারণ নম্বর দেওয়ার সময় কোন সময়? খাতা দেখার সময়। ঠিক আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্না হাদাইনাহুস সাবিলা, আমি তোমাদের সামনে রাস্তা পরিষ্কার করে দিয়েছি, পথ দেখিয়ে দিয়েছি, এবারে কে হেদায়েত গ্রহণ করবে কে করবে না সেইটা তোমাদের এখতিয়ার দেওয়া হয়েছে, জেনে রাখো আমিও যখন পরীক্ষার খাতা দেখব, ইন্না আতাদনা, আমি তৈরি করে রেখেছি কাফেরদের জন্য, জালিমদের জন্য জাহান্নাম তৈরি করেছি, আগুন তৈরি করে রেখেছি। ও মুসলমান, আল্লাহ তাআলা মানুষকে জ্ঞান দান করেছেন যেটা আলোচনা করছিলাম, সেই জ্ঞান চোখের সামনে যে আলোর প্রয়োজন ছিল সেই আলোর নাম কি? এবারে পরিষ্কার হয়ে গেল, এই কোরআন আমরা অর্ধেক মানব না পুরা মানব? অর্ধেক মানলে মুসলমান হওয়া যাবে? মুসলিম অর্থ কি? আল্লাহর কাছে আত্মসমর্পণকারী। আত্মসমর্পণ খালি মসজিদে না, সব জায়গায়। এবারে আসুন তাহলে আমরা কি আল্লাহর হুকুম ঠিক মতো পালন করতে পেরেছি কিনা। একটা জিনিস খেয়াল রাখবেন, কেউ যদি আল্লাহর কোন হুকুমকে অস্বীকার করে অথবা উপহাস করে মজাক করে, তার ইমান ভেঙে যায়, মুসলমান হলেও সে কি হয়ে যায়? কাফের হয়ে যায়। উজু করলাম, উজু ভঙ্গের কারণ আছে না? উজু করে এসে একজনের জোরে পিছনের রাস্তা দিয়ে বায়ু ত্যাগ করলো, উজু থাকবে? ওর উজু গেছে। নামাজের মধ্যে কথা বলা শুরু করলো, নামাজ থাকবে না, নষ্ট হয়ে যাবে? ও মুসলমান, উজু ভঙ্গের কারণ আছে যেমন, নামাজ ভঙ্গের যেমন কারণ আছে, রোজা ভঙ্গের কারণ আছে, রোজা রাখিয়া দাবা দুপুরে খাওয়া শুরু করলো ইচ্ছাকৃত ভাবে, রোজা থাকবে? নামাজ ভঙ্গের যেমন কারণ আছে, রোজা ভঙ্গের যেমন কারণ আছে, উজু ভঙ্গের যেমন কারণ আছে, ঠিক সেরকম ভাবে ইমান ভঙ্গেরও কারণ আছে। ইমান ভঙ্গের কি আছে? এই কারণগুলো ভালো করে বুঝবেন। যদি কোন ব্যক্তি আল্লাহর কোন বিধানকে অস্বীকার করে, উপহাস করে, মজাক করে, তার ইমান ভেঙে যায়, তার ইমান কি হয়ে যায়? উদাহরণস্বরূপ আমি ইবলিস আল্লাহর হুকুম অমান্য করেছিল না? আদমও তো করেছিল। আদম আলাইহিসসালামকে আল্লাহ তাআলা বললেন, ও আদম, তুমি এবং তোমার স্ত্রী জান্নাতে বসবাস করো, ওয়াকুলা মিনহা রাগাদান হাইসু শিতুমা, এই জান্নাতে বসবাস করো, যা মনে চায় তা খাও, যেথায় ইচ্ছা সেথায় যাও, কিন্তু খবরদারওয়ালা তাকরাবা হাদিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন, এই নির্দিষ্ট গাছের কাছে আসবে না, এইটার ফল খাবে না, তাহলে কিন্তু জালেম হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আদমকে নিষেধ করলেন এই গাছের কাছেও যাবি না। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম শয়তানের ধোকায় পড়ে ওই গাছের ফল খেয়ে ফেললেন। আল্লাহ তাআলা জিজ্ঞেস করলেন, আদম তোকে আমি নিষেধ করেছিলাম এই গাছের কাছেও যাবি না, কেন গেলি, কেন এই ফল খাইলি? আদম আলাইহিস সালাম কোন যুক্তি পেশ করেছেন? সঙ্গে সঙ্গে বললেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ও রাব্বুল আলামিন, আমি অন্যায় করে ফেলেছি, ভুল করে ফেলেছি, আমি পাপ করে ফেলেছি, তুমি যদি আমাকে ক্ষমা না করো, আমার প্রতি দয়া না করো, আমি তো ক্ষতিগ্রস্ত হয়ে যাব, জাহান্নামী হয়ে যাব। ভুল স্বীকার করলেন, মাফ চাইলেন, আল্লাহ মাফ করেছেন কিনা? আল্লাহ তারা সঙ্গে সঙ্গে মাফ করে দিলেন। অপরদিকে ইবলিস, তাকেও আল্লাহ তারা একটা হুকুম করলেন, আদমকে সেজদা করো। ইবলিস সেজদা করল না, অন্যায় করলো, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন ইবলিসকে জিজ্ঞাসা করেন, ইবলিস আমি তোকে হুকুম করেছিলাম আদমকে সেজদা করবি, কেন সেজদা করো নাই, কেন সেজদা করলি না? ইবলিসও যদি আদমের মতো বলতো যে অন্যায় করছি, ভুল করছি, মাফ করে দাও, আল্লাহ মাফ করতেন কিনা? তাহলে বোঝা গেল সেজদা না করার কারণে কাফের হয় নাই, বরং সেজদা করলো তো না করলো না, আল্লাহর এই হুকুমটাকে চ্যালেঞ্জ করলো, অস্বীকার করলো, সে যুক্তি পেশ করলো। কি বলল শুনুন, ইবলিস বলল, আল্লাহ রাব্বা আনা খায়রুম মিনহু, আল্লাহ আমি তো আদমের চেয়ে ভালো, আদমের চেয়ে আমি উত্তম, খলাকতানী মিন নারি ওয়া খলাকতাহু মিন তিন, আপনি আমাকে সৃষ্টি করেছেন আগুন দিয়ে, আদমকে সৃষ্টি করেছেন মাটি দিয়ে, আগুনের গতি হচ্ছে ঊর্ধ্বে, আগুন যদি নিচের দিকে জ্বালানো হয় উপরে চড়তে থাকে, আর মাটির গতি নিম্নে, মাটি উপরে ছুরি মারলেও নিচের দিকে পড়ে যায়, সুতরাং যুক্তির কথা হল আদম আমাকে সেজদা করবে, আমি আদমকে সেজদা করব, এটা যুক্তির কথা নয়, আল্লাহর হুকুমের বিরুদ্ধে কি করল, যুক্তি পেশ করল। প্রথম যুক্তিবাদীর নাম কি? প্রথম বুদ্ধিজীবীর নাম কি? বোঝা গেল আল্লাহর হুকুমের বিরুদ্ধে যারা যুক্তি পেশ করে, আল্লাহর হুকুমকে যারা চ্যালেঞ্জ করে, আল্লাহর হুকুমকে যারা অস্বীকার করে, সেই সমস্ত বুদ্ধিজীবী আর সেই সমস্ত যুক্তিবাদীদের লিডারের নাম কি? এবারে আসুন, বোঝা গেল ইবলিস আল্লাহর হুকুমকে অস্বীকার করার কারণে, আল্লাহর বিধানের বিরুদ্ধে যুক্তি পেশ করার কারণে কি হয়ে গেল? কাফের হয়ে গেল, ঠিক কিনা? এখন আসুন আমরা কি করতেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন দিয়েছেন বিধান শান্তির জন্য, মানুষের জীবনে শান্তি প্রতিষ্ঠার জন্য। এটা ভিন্ন কথা আমি শুরুতে বলেছি যে ইসলাম মানে শান্তি নয়, তবে ইসলাম যদি কায়েম হয় তাহলে পৃথিবীতে কি হবে? শান্তি আসবে। আল্লাহ রাব্বুল আলামিন এই শান্তি প্রতিষ্ঠার জন্য কোরআনে হুকুম দিয়েছেন, অশান্তি সৃষ্টি করে চোরেরা, আল্লাহ রাব্বুল আলামিন চোরের জন্য বিধান দিয়েছেন, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। চোর চাই পুরুষ হোক চাই নারী হোক, যদি চুরি করে ধরা পড়ে ওর হাতটা কেটে ফেলো। আইনটা দিয়েছেন কে? আল্লাহ। আইনটা দিয়েছেন কে? আল্লাহ। এই আইন বাতিল করার ক্ষমতা কারো আছে? নাই। কিন্তু আমাদের দেশে এই আইন আছে? নাই। এই আইন যদি কেউ এখন বাস্তবায়ন করে তাহলে পুলিশ আসবে, র্যাব আসবে, চিতা আসবে, উল্লু আসবে, ভল্লু আসবে, সব এসে সাংবাদিক আসবে, ঘেরাও করবে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন চোরের থেকে বাঁচার জন্য, মালের হেফাজত করার জন্য ব্যবসায়ী মানুষ কষ্ট করে ব্যবসা বাণিজ্য করে পয়সা জমা করেছে, চোর আসলো পয়সা নিয়ে গেল, ডাকাত আসলো ছিনতাইকারী আসলো টাকা নিয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন এই চোরের জন্য ডাকাতের জন্য ছিনতাইকারীর জন্য বিচার দিয়েছেন কোরআনে, আল্লাহর বিচারকে অবজ্ঞা করা হল। ও মুসলমান, আল্লাহ তাআলা কোরআনে বলছেন, আল্লাহু ইয়াহকুমু লা মুআক্কিবা লিহুকমিহি, আল্লাহ তাআলা বিধান দান করেন, হুকুম দান করেন, আল্লাহর হুকুমকে অমান্য করার ক্ষমতা কারো নাই, আল্লাহর হুকুমকে পিছনে ফেলে দেওয়ার ক্ষমতা কারো নাই। যারা আল্লাহর হুকুমকে অমান্য করে তারা কি মুসলমান থাকবে? ইতিহাস পড়ুন, আল্লাহর নবী যখন মক্কা বিজয় করলেন, মক্কা বিজয়ের তিন দিন হল, এর মধ্যে মক্কার একটা মহিলা, কুরাইশ বংশের মহিলা, সম্ভ্রান্ত বংশের মহিলা, সে চুরি করে বসল। আগের যুগের লোকেরা, বড় লোকেরা চুরি করলে বিচার করত না, গরিবরা করলে কি করত? লোকেরা সব চিন্তায় পড়ে গেল যে এই মহিলার হাত কাটা গেলে কুরাইশ বংশের বদনাম হয়ে যাবে। আল্লাহর নবীকে কেমনে বলা যায়, ইয়া রাসূলুল্লাহ, এই কুরাইশ বংশের মহিলার হাত কাটা যাবে না। আল্লাহর নবীর একটা পালক পুত্র ছিল যায়েদ, এই পালক পুত্রের ছেলে ছিল উসামা, আল্লাহর নবীর পালক নাতি। এই নাতিকে সবাই গিয়ে ধরল, তুমি একটু নবীর কাছে বলো যে কুরাইশ বংশের একটা মহিলা চুরি করেছে, এর হাত কাটা গেলে পরে আমাদের অপমান হবে, বেইজ্জত হতে হবে। আল্লাহর নবীর কাছে গিয়ে কথাটা পৌঁছানো হল, আল্লাহর নবীর চেহারা লাল হয়ে গেল, খুতবা দেওয়ার জন্য সাহাবায়ে কেরামদের জড়ো করলেন, আর বললেন, ও আমার সাহাবীরা, ও আমার উম্মতেরা, তোমরাও কি সেই ইহুদি খ্রিস্টানদের মতো আল্লাহর আইনকে বাতিল করে দিতে চাও? জেনে রাখো, চোরের হাত কাটার বিধান দিয়েছেন আল্লাহ, আজকে কুরাইশ বংশের মেয়ে ফাতেমা নয়, আল্লাহর নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা মা ফাতেমা যদি চুরি করত, আমি তার হাত পর্যন্ত কেটে ফেলতাম। যদি বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তারা হুকুম দিলেন, আজকে এই জাতি আল্লাহর সে হুকুমকে বাতিল করে ফেলল, আদালত থেকে কোরআনকে বের করে দিল। অ মুসলমান, চোরের কারণে এখন ঘুমান যায় না। আমি গত পরশুদিন মাহফিল করে গেছি গহরপুর মাদ্রাসায়, ওদিন আমার জুতো জোড়া হারাই গেছে, মক্কা শরীফের থেকে দুই জোড়া জুতো আনছি, এক জোড়া ওখানে নিয়ে গেছে, আর এক জোড়া আছে আজকে, আমার দেখেন আজকে চুরি বার হয় কিনা। আমার এখানে মানুষ আলহামদুলিল্লাহ ভালো আছে, নেবেন ইনশাআল্লাহ। তো যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন এই চোরের হাত কাটার বিধান দিয়েছেন, এই বিধান যেখানে আছে, মক্কা শরীফ যান, সোনার মদিনায় যান, আজান হয়ে গেছে, স্বর্ণের দোকান পর্যন্ত খোলা রেখে একটা কালো পর্দা ঝুলিয়ে দিয়ে লোকেরা নামাজ পড়তে গেছে, কোন চোরের ভয় নাই। আর আমার দেশে ওয়াজ মাহফিল শেষ করে মঞ্চের থেকে নামাজ সোনার জুতা পাওয়া যায় না, জুতা চুরি হয়ে গেছে, মসজিদে গেলে জুতা পাওয়া যায় না, ভালো ভালো জুতাগুলো চুরি হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন এই চোরের থেকে বাঁচার জন্য হুকুম দিলেন, চোরের হাত কাটো। চোরের হাত কাটার বিধান দিয়েছেন কে? আল্লাহ। মুসলমান, যারা এই বিধানকে বাতিল করেছে, এই বিধানকে যারা বাতিল করার সমর্থন করেছে, তারা মুসলমান না কাফের? এমনি একজন লোক আল্লাহর হুকুম পালন করে না তাকে আমি কাফের বলি না, কিন্তু যারা বলে আল্লাহর হুকুম এই যুগে চলবে না, এটা বর্বর আইন, চোরের হাত কাটলে খাবে কি, সে কি মুসলমান থাকবে? তার ইমান ভেঙে গেছে। ও মুসলমান, তবে একটা কথা বুঝতে হবে, চোরের হাত কাটার আইন দিয়েছে ইসলাম কোন সময়? আল্লাহর নবী যখন মদিনার রাষ্ট্র গঠন করলেন, যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু হল, সব জায়গায় এখন লোকদের অন্ন বস্ত্র শিক্ষা বাসস্থান এই সব কিছু ব্যবস্থা করা হল, এখন আর চুরি করার কোন প্রয়োজন নেই। আল্লাহর নবী বাইতুল মাল উদ্বোধন করার সময় ঘোষণা করেছেন, এমন এক ঘোষণা করলেন, পৃথিবীর কোন অর্থনীতিবিদ রাজনীতিবিদ কোন শাসকের পক্ষে এখন পর্যন্ত এরকম ঘোষণা দেওয়ার সুযোগ হয় নাই, কেয়ামত পর্যন্ত সম্ভব হবেও না। আল্লাহর নবী সেদিন বলেছেন, মান তারাকা মালান ফালি আহলিহি, আজকের থেকে শুনে রেখো, যদি কোন ব্যক্তি সম্পত্তি রেখে মারা যায়, মাল রেখে মারা যায়, মারা যাওয়ার পরে তার মালগুলো ওয়ারিসদের মধ্যে বণ্টন করে দাও। ওয়ামান তারাকা দাইনান আও দায়ান, কিন্তু জেনে রাখো, কোন ব্যক্তি যদি ঋণ রেখে মারা যায়, ঋণগ্রস্ত হয়ে মারা যায়, অথবা অসহায় স্ত্রী সন্তান রেখে মারা যায়, আজকের থেকে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বাইতুল মালের হেফাজতকারী হিসাবে, মুসলিমদের নেতা হিসাবে আমি ঘোষণা করলাম, সমস্ত ঋণ পরিশোধ করা এবং অসহায় স্ত্রী সন্তানদের সমস্ত খোরপোশের দায়িত্ব আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের কাঁধে তুলে নিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এইরকম বিধান দেওয়ার পরেই জাকাতের অর্থ ব্যবস্থা চালু করার পরে চোরের হাত কাটার বিধান নাজিল হয়েছে। কাজী বোঝা গেল চোরের হাত কাটার বিধান, এটা যারা অভাবে পড়ে না খেয়ে ক্ষুধার কারণে চুরি করে তাদের জন্য নয়, বরং যারা নিজের সম্পদ বৃদ্ধি করার জন্য মানুষের মাল চুরি করে তাদের জন্য এই আইন নাজিল করা হয়েছে। এই আইন যদি আজকে সমাজে থাকত, এই এলাকায় একটা চোর ধরে তার হাত কেটে দেওয়া হতো সবার সামনে, এরপরে আর এলাকায় চোর থাকবে? আল্লাহর বিধান বাস্তবায়ন করা হল না। এভাবে আসুন, বর্তমান সময়ে সবচেয়ে বড় এক সমস্যা ইফতিজিং। গ্রামে শুনছেন কিনা জানি না, শহরে পত্র পত্রিকায় ইফতিজিং। ইফতিজিং মানে হচ্ছে মেয়েদেরকে যে উত্তপ্ত করে স্কুলের সামনে, কলেজের সামনে যুবক ছেলেরা এতিমের মতো দাঁড়াই থাকে। কোন সময় স্কুল ছুটি হবে, কলেজ ছুটি হবে, মেয়েরা বের হবে, এই অপেক্ষায় থাকে, একেবারে ভিক্ষুকের মতো এতিমের মতো দাঁড়িয়ে থাকে। এরপরে মেয়েদেরকে উত্তপ্ত করে আল্লাহ রাব্বুল আলামিন এই ইফতিজিং বন্ধ করার জন্য কোরআনে আইন দিয়েছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লি আজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন, হে নবী আপনি আপনার স্ত্রীদেরকে, আপনার মেয়েদেরকে এবং সমস্ত মুমিনদের মেয়েদেরকে বলুন, তারা যেন নিজের উপরে পর্দা ঝুলিয়ে দেয়, হেজাব করে নেয়, এটা যদি করে তাহলে তাদেরকে উত্তপ্ত করবে না, কেউ শীষ দিবে না, কেউ ওদের প্রতি দ্বিধা ছড়বে না, কেউ ওদেরকে এসিড মারবে না, ওদের কোন ব্যক্তি ইফতিজিং করতে পারবে না। অমুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন পর্দার হুকুম দিয়েছেন ইফতিজিং বন্ধ করার জন্য, আর আজকের আদালত থেকে সেই ইফতিজিং এর বাধা, যেটা পর্দার হুকুম, এইটাকে বাতিল করে তারপরে ইফতিজিং বন্ধ করতে চায়। বন্ধ করা যাবে? বন্ধ করা আইন দিয়েছেন কে? এরপরে আল্লাহ শাস্তিও দিয়েছেন, যদি কোন মেয়ে লোককে উত্তপ্ত করে, ধর্ষণ করে, অবিবাহিত যদি হয়, আল্লাহ তাআলা হুকুম দিচ্ছেন, আজ্জানিয়াতু ওয়াজ্জানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিয়াতা জালদা, ব্যভিচারিণী আর ব্যভিচারী, জিনাকারিণী আর জিনাকারী, যদি অবিবাহিত হয় ওদেরকে জনসমক্ষে আনো, সমস্ত মানুষের সামনে এসে, এরপরে ওদেরকে 100 দররা মারো। আর যদি বিবাহিত হয়, বিবাহিত লোকে জিনা ব্যভিচার করে, ইসলামের আইন শুনো, আল্লাহ বিধান শুনো, ওদেরকে জনসমক্ষে আনো, রেডিও টেলিভিশনে প্রচার করো, লক্ষ লক্ষ মানুষ জড়ো করে এদের সামনে ওদেরকে গাছের সঙ্গে বাঁধো অথবা হাঁটু পর্যন্ত গাড়ো, এরপরে চতুর্দিক থেকে পাথর ছুঁড়ে ওর রক্ত মাংস হাড্ডিগুলো বাতাসে উড়িয়ে দাও। আইনটা দিয়েছেন কে? কেন দিলেন এই আইন? এই আইন যদি কোন সমাজ, কোন জাতি বাস্তবায়ন করে, তাহলে এইটা যারা দেখবে, যারা শুনবে, তারা জীবনে আর কোনদিন জেনা করার নামগন্ধ মনে আসবে না, ঠিক কিনা? জেনা করার কথা মনে পড়লে 10 বালতি পানি খাবে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন যে আইন দিয়েছেন, আজকে সেই আইন যদি থাকত, তাহলে কি এই সমাজে নারীদেরকে উত্তপ্ত করার সাহস করত? আল্লাহর আইনকে আমার জাতি বাতিল করেছে, এরপরে ইফতিজিং বন্ধ করার জন্য আইন করে বন্ধ করা যাবে? তোমাদের আইনে বন্ধ হবে না, বরং নারীরা শেষ পর্যন্ত লজ্জায় আত্মহত্যা করে, কারণ ওরা জানে একটা নারী যখন ধর্ষিত হয় তখন সমাজে প্রথমে প্রচার হয়, এরপরে মামলা করতে গেলে পুলিশের কাছে আবার আরেকবার ধর্ষণ হয়, সব বলতে হয় না, এরপরে সাংবাদিকরা আসে, সাংবাদিকরা এসে আবার যখন তন্ন তন্ন করে জিজ্ঞেস করে, এটা আরেকবার ধর্ষণ হওয়ার সামিল। এই জন্য মেয়েরা করে কি, যখন ধর্ষণ হয়, ইফতিজিং এর শিকার হয়, তখন কারো কাছে নালিশ করতে না গিয়ে গোপনে সোজা আত্মহত্যা করে জীবন বিসর্জন দেয়, ঠিক কিনা? আজকে মেয়ে লোকদের ব্যাপারে বলা হয় ইসলাম নারীদেরকে ঠকিয়েছে। অমুসলমান, কোরআন পড়ো, ইসলাম নারীদেরকে ঠকায় নাই, বরং নারীদেরকে কবর থেকে বের করেছে, ঠিক কিনা? ইতিহাস পড়ো, দাহিয়ায় কালবি নামক একজন সাহাবি ইসলাম গ্রহণ করতে আসলেন, আল্লাহর নবীর কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ইসলাম গ্রহণ করতে চাই, তবে একটু জানতে চাই আমার পিছনের জীবনের সমস্ত গুনাহ ইসলাম গ্রহণ করলে ক্ষমা হয়ে যাবে কিনা, মাফ হয়ে যাবে কিনা? আল্লাহর নবী বললেন, হ্যাঁ অবশ্যই মাফ হয়ে যাবে। সাহাবী দাঁড়িয়ে কালবি বলি ইয়া রাসূলুল্লাহ আমি একটু খুলে বলি আমি কি অন্যায় করেছি, আমি আশ্বস্ত হতে পারছি না, আমি এত বড় অন্যায় করেছি, এত বড় পাপ করেছি, আমার মনে হয় না যে আল্লাহ মাফ করবেন। আল্লাহ নবী বললেন বলো তুমি কি করেছো, সে বলল যে আমি একজন ব্যবসায়ী মানুষ, ব্যবসায়িক কাজে এক মাস দুই মাস তিন মাস বাইরে থাকি, আমার স্ত্রী ছিল সন্তান সম্ভবা, আমি তাকে ওসিয়াত করে গেলাম যদি তোমার পেটে কোনো পুরুষ সন্তান হয় ভালো একটা নাম রাখবা, ভালোভাবে লালন পালন করবা, আর যদি মেয়ে লোক হয় তাহলে সঙ্গে সঙ্গে কবর দিবা যাতে করে কেউ টের না পায় বুঝতে না পারে আমার ঘরে মেয়ে হয়েছে, মেয়ে হওয়াটাকে অপরাধ মনে করা হতো। ইয়া রাসূলুল্লাহ আমি তাকে ওসিয়াত করে চলে গেলাম, কয়েকদিন পর তার একটা মেয়ে হয়েছে, কিন্তু সে মেয়েটাকে আমার দূরের কোন আত্মীয়দের কাছে পাঠিয়ে দিয়েছে লালন পালন করার জন্য। আমি আসার পরে জিজ্ঞেস করলাম কি হয়েছে, কয় যে একটা মরা বাচ্চা হয়েছিল তাকে আমি ফেলে দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ ওই মেয়ের বয়স যখন 7-8 বছর হয়ে গেল দেখতে খুব সুন্দরী হল, এবারে আমার কাছে মাঝে মধ্যে আসে আবার দেখলে চলে যায়। একদিন আমি আমার স্ত্রীকে বললাম যে বলো এই মেয়েটা কার, আমার যদি এমন একটা মেয়ে থাকতো কি সুন্দর একটা গোলাপ ফুলের মতো মেয়ে, আমাকে আব্বু বলে ডাকত, আমার মাথায় হাত বুলাতো, গরমে বাতাস করত, কি নিষ্ঠুর আমি আমার সব মেয়েগুলোকে কবর দিয়েছি। এইরকম যখন বললাম তখন স্ত্রী খুলে বলল যে এটা আসলে আমারই মেয়ে, তোমার হুকুম আমি পালন করি নাই, কবর দেই নাই, তোমাকে মিথ্যা বলেছিলাম। এবারে মেয়েকে আদর করে কয়েকদিন গেল, তার মাথায় আবার পুরাতন চিন্তা ঢুকে পড়ল যে আমাকে মেয়ে বিয়ে দিতে হবে। ইয়া রাসূলুল্লাহ আমি একদিন মেয়ের মাকে বললাম মেয়েটাকে সাজিয়ে দাও, আমার একটা মেয়ে আছে লোকেরা জানুক আমি আত্মীয়দের কাছে বেড়াতে যাব। মেয়েও খুব আনন্দে মেতে উঠল, আনন্দে মেতে উঠল, নানার বাড়ি বেড়াতে যাবে, দাদার বাড়ি বেড়াতে যাবে, সুন্দর পোশাক পরিধান করিয়ে দেওয়া হল, আমি সাথে করে নিয়ে যাচ্ছি পাহাড়ের দিকে, আর বলছি ওই পাহাড়ের অপর প্রান্তে তোমার আত্মীয় আছে। আমার সঙ্গে মেয়ে একবার পিছনে পরে একবার সামনে পরে দৌড়ায়। ইয়া রাসূলুল্লাহ যখন আমি পাহাড়ের কাছে নিয়ে গেলাম, এবারে চাদরের ভিতর থেকে আমি খুন্তি বের করলাম, গর্ত বানাতে শুরু করলাম, গর্ত বানাতে গিয়ে আমার দাড়িতে কোন সময় ধুলাবালু লাগে, ওই মেয়ে আমার দাড়ির থেকে ধুলাবালু পরিষ্কার করে দিচ্ছে, আমার কাপড়ে ময়লা লাগছে মেয়ে পরিষ্কার করে দিচ্ছে, আর বলছে আব্বু এখানে কি তালাশ করছো, তুমি কি তালাশ করো, এখানে কি হীরক আছে না মণিমুক্ত আছে, কি করতে চাচ্ছ তুমি। আমি মেয়েকে বললাম তুমি একটু পরে দেখবা কি পাচ্ছি। ইয়া রাসূলুল্লাহ আমি যখন গর্ত করে শেষ করলাম মেয়েটাকে একটা ধাক্কা মেরে কবরের ভিতরে ফেলে দিলাম, মেয়ে অনুনয় বিনয় করতে শুরু করলো, মেয়ে বুঝতে পারলো এটা তার জন্য কবর তৈরি করা হয়েছে, তাকে জীবন্ত কবর দেওয়ার জন্য এই কাজ করা হয়েছে। মেয়ে চিৎকার মেরে বলল আব্বা জান জীবনটা আমাকে ভিক্ষা দান করো, আমি দূরে কোথাও চলে যাব, তোমার নাম পর্যন্ত পরিচয় দিব না, কারো সামনে বলবো না। ইয়া রাসূলুল্লাহ চোখের পানি ছেড়ে দিয়ে মেয়ে কাঁদতে শুরু করলো, আমি কোনো কিছুই শুনতে পারলাম শুনলাম না। এরপরে যখন আমি বালু দিয়ে মাটি দিয়ে তার কবরটা ভরে দিচ্ছিলাম, এবারে মেয়ে আল্লাহর কাছে চিৎকার মেরে বলল ও মেয়ে লোকের সৃষ্টিকর্তা মহান রব্বুল আলামিন, তুমি এই নারী জাতিকে এই পাপিষ্ঠ নরাধমদের থেকে এই জালিমদের হাত থেকে রক্ষা করো। ইয়া রাসূলুল্লাহ আমি জানতে চাই আমার এই যে খারাপ কাজ, এই যে জঘন্য অপরাধ আমি করেছি, ইসলাম গ্রহণ করলে আমার এই গুনাহ পর্যন্ত আল্লাহ মাফ করবেন কিনা। আল্লাহর নবী রহমতের নবী দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলছেন ও দাহিয়ায় কালবি ইসলাম গ্রহণ করেছ, আল্লাহ তাআলা সব গুনাহ ক্ষমা করে দিবেন, কিন্তু আমি জিজ্ঞেস করতে চাই তুমি এত বড় অন্যায়টা করলে কি করে। ও মুসলমান কোরআন বলছে ওয়া ইদাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত, কিয়ামতের দিবসে আল্লাহ রাব্বুল আলামিন এই জীবন্ত কবর দেওয়া হয়েছিল যেই মেয়েদেরকে, ওই মেয়েদেরকে উত্থাপন করবেন, মা বাপকে সামনে উঠাবেন আর বলবেন বিআইয়ি যামবিন কুতিলাত, এই মেয়েকে কি জন্য হত্যা করা হয়েছিল। ও মুসলমান ইতিহাস পড়ো, যেই যুগে মেয়ে লোকদেরকে মানুষ বলে স্বীকার করা হতো না সেই সময় এই মেয়ে লোকদেরকে ইসলাম মায়ের মর্যাদা দিয়েছে, মেয়ের মর্যাদা দিয়েছে, ইসলাম স্ত্রীর মর্যাদা দিয়েছে, সবগুলোর জন্য আলাদা বিধান আছে। আমার সময় শেষ হয়ে গেছে। আসলে বিষয় যেটা উত্থাপন করেছিলাম অনেক লম্বা বিষয়, আল্লাহ রাব্বুল আলামিন এরকম চোরের বিধান দিয়েছেন, এরকম ভাবে জিনাবে বিচারে বিচার দিয়েছেন, মদ হারাম করেছেন, আমার জাতি মদের লাইসেন্স দিয়ে হালাল করে, আল্লাহ রাব্বুল আলামিন সুদকে হারাম করেছেন, আমার জাতি সুদের লাইসেন্স দিয়ে তারপরে সুদকে বৈধ করে দিয়েছে, অমুসলমান জাতি আল্লাহ রাব্বুল আলামিন পর্দার হুকুম দিয়েছেন, আমার জাতি পর্দার হুকুমকে বাতিল করে দিয়েছে। আল্লাহর হুকুমকে যারা বাতিল করে, আল্লাহর হুকুমে যারা ভুল ধরে আর বলে আল্লাহ তাআলা নারীদেরকে ঠকিয়েছে, মুসলমান চিৎকার মেরে বলো তারা মুসলমান না কাফের? আল্লাহর হুকুম অস্বীকার করলে, অস্বীকার করলে অথবা উপহাস করলে অথবা মজাক করলে সে মুসলমান থাকবে না কাফের হয়ে যাবে? এই মুসলমানদের আল্লাহ তাআলা সাহায্য করার কোন অঙ্গীকার করেন নাই। আজকে সেজন্যই আমি আলোচনা, আসলে ওই টাইম দেওয়া খেয়াল ছিল না কত টাইম দিয়েছে, আলোচনা যেটা ছিল একটা মূল আলোচনা সামনে করার ইচ্ছা ছিল। আজকে সারা বিশ্বে মুসলিম জাতির অধঃপতন, নির্যাতন, নিপীড়ন, এর মূলে কারণ একটা। আজকে আমরা যেদিকে তাকাই, আজকে ফিলিস্তিনের দিকে তাকান, মুসলমানদের প্রথম কেবলা বাইতুল মুকাদ্দাস ইহুদিরা দখল করে রেখেছে, মুসলমানদের শিশুরা যখন ওদের ট্যাঙ্কের গোলার সামনে দাঁড়িয়ে পাথর নিয়ে মারে তখন ওদেরকে বুটে বুলেটের গুলি দিয়ে ওদের বুকটাকে ঝাঁঝরা করে দেওয়া হচ্ছে, মুসলমানদের বাড়িঘরগুলোকে বুলডুজার দিয়ে গুড়িয়ে দেওয়া হচ্ছে, ফিলিস্তিনি মুসলমানদেরকে হর মারা হচ্ছে, কাশ্মীরি মুসলমানদেরকে পাখির মতো গুলি করে হত্যা করা হচ্ছে, এরপরে আফগানিস্তানের মুসলমানদেরকে ধ্বংস করা হল, গুয়ান্তানামো বে নামক কারাগারে মুসলমানদেরকে উলঙ্গ করে একজনের উপর আরেকজনকে চড়িয়ে পিরামিড তৈরি করা হয়েছে, মুসলমানদেরকে উলঙ্গ করে কোরআনের গায়ে পেশাব করিয়েছে, কোরআনের গায়ে কুরু শেখে দিয়েছে, আপনার পত্রিকা দেখেছেন। আজকে কাশ্মীরে মুসলমানদেরকে পাখির মতো গুলি করা হচ্ছে, যেই যুগে পাখির জন্য নিরাপত্তা আইন রয়েছে, কুকুরের জন্য নিরাপত্তা আইন রয়েছে, সেই যুগে মুসলিম জাতিকে পাখির মতো গুলি করে হত্যা হচ্ছে। ইরাকে বোমা হামলা করার আগে অবরোধ দিয়ে 10 লক্ষ মুসলমান শিশুকে হত্যা করেছে এই আমেরিকা, সেই আমেরিকা আজকে শান্তির স্লোগান দেয় মুসলমানদেরকে বলে সন্ত্রাসী। যেই মুসলমানরা পৃথিবীতে সন্ত্রাস নির্মূল করেছিল, যেই মুসলমানেরা মেয়ে লোকদের অধিকার দিয়েছিল, আজকে সেই মুসলমানদেরকে বলা হয় সন্ত্রাসী, জঙ্গিবাদী। যেই মুসলমানরা নিজের ঘর ইবাদত করার জন্য, মা বোনের ইজ্জত রক্ষা করার জন্য, নিজের ইসলাম রক্ষা করার জন্য জিহাদ করছে, তাদেরকে বলা হয় কি জঙ্গিবাদী। এর পরিণতি এটা কি জন্য হলে পর্যায়ে সেটা আমাদের ইনশাআল্লাহ হয়তো পরবর্তীতে। আমার বন্ধু মানুষ, গত সেদিন আমরা একসাথে বয়ান করে গেলাম, আবার এক জায়গায় একত্র হয়েছি, তাফাজুল আজিজ সাহেব অত্যন্ত ভালো বয়ান করেন এবং মাসালা জজবাতি বয়ান করেন, সমাজ বিনির্মাণের জন্য বয়ান করেন, আপনারা সে ওয়াজ শুনবেন দীর্ঘ সময় পর্যন্ত। আমি এই পর্যন্ত শেষ করছি। আজকে আমাদের মনে রাখতে হবে এই পৃথিবীতে এই মুসলিম জাতির অধঃপতনের জন্য মূল দায়ী হচ্ছে মুসলমানরাই। মুসলমান আজকে কোরআনে আল্লাহ তাআলা ওয়াদা করেছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়ান্তুম লা লাউনা ইন কুনতুম মুমিনিন। মুসলমান তোমাদের কোনো ভয় নেই, তোমাদের কোনো চিন্তা নেই, তোমরাই থাকবে বিজয়ী, তোমরাই থাকবে উচ্চাসনে, ইন কুনতুম মুমিনিন, যদি শর্তটা তোমরা কি হও, মমিন হও। সাহাবায়ে কেরাম মমিন ছিলেন, বিদায় গোটা পৃথিবী তাদের ভয়ে থরথর করে কাঁপত। আল্লাহর নবী মসজিদে নববীতে বসে যুদ্ধের জন্য নাম নিচ্ছেন, এই সময় সাহাবায়ে কেরাম কে কার আগে নাম দিবেন সেই প্রতিযোগিতা করছেন, এর মধ্যে একজন মহিলা নিজের দুধের শিশুকে হাজির করলো। আল্লাহর নবী বললেন, ও মহিলা, আমি তো যুদ্ধের জন্য নাম চাচ্ছি, যে এমন লোকের প্রয়োজন, তীর চালাতে পারবে, তরবারি চালাতে পারবে, ঘোড়ায় বসতে পারবে, উঠে বসতে পারবে, তোমার এই শিশু কিছুই করতে পারবে না। মহিলা বলল, ইয়া রাসূলুল্লাহ, আমিও জানি আমার এই শিশু তীর চালাতে পারবে না, তরবারি চালাতে পারবে না, ঘোড়ায় বসতে পারবে না, উঠে বসতে পারবে না, কিন্তু একটা জিনিস জানি, তীর খেতেও তো পারবে। আপনাকে লক্ষ্য করে যখন দুশমনরা তীর ছুড়ে মারবে, আপনাকে লক্ষ্য করে যখন তরবারি আঘাত করবে, আপনাকে লক্ষ্য করে যখন মারবে তারা, আমি সেই মুহূর্তে আপনি আমার সন্তানকে ঢাল স্বরূপ পেতে ধরবেন, আমার সন্তান টুকরো টুকরো হবে, আপনার দেহ রক্ষা পাবে, আমি সেজন্য দান করেছি। সুবহানাল্লাহ। এই মসজিদে রোম সম্রাটের গোয়েন্দারা ছিল, যাদের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি হচ্ছে। গোয়েন্দারা গিয়ে রোম সম্রাটকে বলল, খবরদার মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করার মতো দুঃসাহস দেখাবে না। রোম সম্রাট প্রশ্ন করল, ব্যাপার কি, মুসলমানদের কি সৈন্য সংখ্যা আমাদের চেয়ে বেশি? ওরা বলল, না, সৈন্যদের অনেক কম। বলে, তাহলে ওদের অস্ত্র বেশি বা না অস্ত্র কম, তাহলে কি ওদের গায়ে শক্তি বেশি না শক্তিও কম? বলে তাহলে কেন ভয় দেখাচ্ছ আমাকে? অস্ত্র আমার বেশি, সৈন্য আমাদের বেশি, শক্তি আমাদের বেশি, ভয় দেখাচ্ছ কেন? তখন রোমের গোয়েন্দারা বলল, রোম সম্রাট জেনে রাখো, তোমার সৈন্য সংখ্যা বেশি, অস্ত্র বেশি, তোমার গায়ে শক্তি বেশি, কিন্তু জেনে রাখো তোমার সৈনিকদের কাছে সুন্দরী যুবতী নারী আর মদের পেয়ালা যত প্রিয়, মুসলিম সেনাদের কাছে আল্লাহর রাস্তায় জীবন দেওয়া তার চেয়ে বেশি প্রিয়। তুমি বলছো সুবহানাল্লাহ, সেই রকম একদল যুবক থাকা দরকার যারা আল্লাহর জমিনে আল্লাহকে ভয় করবে, আল্লাহর বিধান কায়েম করার জন্য সর্বাত্মক চেষ্টা করবে। আমরা দোয়া করি আজকের যারা মাহফিলে ইন্তেজাম করলেন এই ব্যবসায়ীদের উদ্যোগে, এই ব্যবসায়ীদেরকে সে আবু বকর ওমর ওসমানের মতো ব্যবসায়ী হওয়ার তৌফিক দান করুন, আমিন। এই মাহফিলের যুবকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সেই রকম ভাবে তারেক বিন জিয়াদ, খালিদ বিন ওলীদ, মোহাম্মদ বিন কাসেম, সালাহউদ্দিন আইয়ুবের মতো যুবক হওয়ার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।